Book 2 67 67 67 ضمائر الملكية 2 সম্বন্ধবাচক সর্বনাম 2 সম্বন্ধবাচক সর্বনাম 2 النظارة চশমা চশমা لقد نسي نظارته সে তার চশমা ভুলে গেছে সে তার চশমা ভুলে গেছে اين ترك نظارته يا ترى সে তার চশমা কোথায় ফেলে গেছে সে তার চশমা কোথায় ফেলে গেছে الساعة ঘড়ি ঘড়ি الساعة عاطلة তার ঘড়ি খারাপ হয়ে গেছে তার ঘড়ি খারাপ হয়ে গেছে الساعة معلقة على الحائط ঘড়িটা দেওয়ালে ঝোলানো আছে ঘড়িটা দেওয়ালে ঝোলানো আছে جواز السفر পাসপোর্ট পাসপোর্ট لقد فقد جواز سفره সে তার পাসপোর্ট হারিয়ে ফেলেছে সে তার পাসপোর্ট হারিয়ে ফেলেছে اين ترك جواز سفره يا ترى তাহলে তার পাসপোর্ট কোথায় তাহলে তার পাসপোর্ট কোথায় هم هن الخاص بهم بهن তারা তাদের তারা তাদের لا يستطيع الاطفال ان يوجدوا والديهم বাচ্চারা তাদের বাবা মাকে খুঁজে পাচ্ছে না বাচ্চারা তাদের বাবা মাকে খুঁজে পাচ্ছে না لكن ها هم الوالدان قادمون هناك এই তো ওদের বাবা মা এসে গেছেন এই তো ওদের বাবা মা এসে গেছেন انتم كم الخاص بكم আপনি আপনার আপনি আপনার كيف كانت رحله حضرتكم سيد ميلر আপনার যাত্রা কেমন হলো মিস্টার মিলার আপনার যাত্রা কেমন হলো মিস্টার মিলার اين زوجة حضرتكم سيد ميلر আপনার স্ত্রী কোথায় মিস্টার মিলার আপনার স্ত্রী কোথায় মিস্টার মিলার انت ك حضرتك الخاص بك আপনি আপনার আপনি আপনার كيف كانت رحلة حضرتك مدام سميث আপনার যাত্রা কেমন হলো মিসেস স্মিথ আপনার যাত্রা কেমন হলো মিসেস স্মিথ اين زوج حضرتك مدام سميث আপনার স্বামী কোথায় মিসেস স্মিথ আপনার স্বামী কোথায় মিসেস স্মিথ